بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هذه الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة: قلت أنا يا رسول الله. فأخذ بيدي فعد 5. أبو هريرة رضي الله عنه برنكن الله رسول صلى الله عليه وسلم بلن أمات تكي كي أي كلمة كل نبي رهن قربة فيكتي قطها আমার থেকে কয়েকটি কথা কি গ্রহণ করবে আর এর উপর আমল করবে, কিংবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বললেন, আমি বললাম আনা ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়া আল্লাহর রাসূল। তাহলে 5টি কথা কে শিখবে? আমি বলবো আর সে শিখবে, গ্রহণ করবে আর আমল করবে। এক, কিংবা যে আমল করবে তাকে শিখাবে, দুটোই ফায়দা। এবারে যদি নিজে আমল করে আর শিখায় তখন আলহামদুলিল্লাহ, আর যদি নিজে আমল না করে অন্যকে শিখায় তাহলে হবে। কিন্তু পরবর্তীতে আসছে, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দেওয়ার জন্য বলেছেন, আমরা তো সবাই কি করতে বললেন, فاخذ بيدي فعد 5. তখন আমার হাত ধরে তিনি 5টি সংখ্যা গণনা করলেন আর বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বাঁচো তাহলে মানুষের মধ্যে সর্বাধিক এবাদত গুজার বান্দা হবে যদি হারাম থেকে বাঁচো। আল্লাহর ওলি হওয়া যায় না মানুষ যদি হারাম থেকে না বাঁচে, হারাম কামাই থেকে বাঁচতে হবে। আচ্ছা, নিজেকে বড় মনে করো করা এটা হারাম না হালাল? অহংকার, বড়ত্ব, কি আচ্ছা হিংসা বিদ্বেষ, হিংসা যাইজ না যাই, শির্ক হারাম কিনা, বেদাত হারাম কিনা, হারাম যেসব সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা, বিবিচার, অশ্লীল কাজকর্ম, অশ্লীল কথাবার্তা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো। আচ্ছা হারাম থেকে বাঁচো, সালাত ছেড়ে দেয়া হারাম কিনা? হারাম, মাশাআল্লাহ। চার রাত পড়ে কেউ পড়ে না, হারাম কিনা? হারাম। শুধু আসবেন আর গেলে এরকম যেন না হয়, আসলে আর গেলে কোনো ফায়দা নেই যদি আমল না করে। তাই আমল জরুরি। বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম থেকে বাঁচো তাহলে তুমি বড় এবাদত গুজার হবে না, সবার মধ্যে তো আর হবে না, যেসব লোকজন সবার আগে এদের অন্তর্ভুক্ত হবে তুমি, তাই সকলকে হারাম থেকে বাঁচা দরকার। আরেকটি কথা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা তোমার ভাগ্যে যা রেখে লিখে রেখেছেন এর উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি বড় ধনী হবে। মানুষ অনেক বড় ধনী কিন্তু গরিব মিসকিন আছে না? কত মিসকিন আছে মানে ধনী কিন্তু জাকাত খায়, এই দুনিয়ায় জানে ফিতরা জাকাত খায়, যারা বুঝেন ফিতরা পর্যন্ত দিয়ে গেছে মনে করেন এক বস্তর চাউল ফিতরা কিসের আবু কাস আর কি ছাড়তে হবে আপনার জন্য যায়। এখানে যারা আছেন মনে হয় কারোর জন্য ফিতরা হালাল নেই, তবে যদি বাই চান্স কেউ আমার ওজন দেয় সেটা ভিন্ন হবে। আমার যা বিশ্বাস জোগাতো হয়তো নাও তো পারে, বাই চান্স যদি সেটা ভিন্ন হতো। এতদিন যখন কবাই করছেন বছর পর বছর সৌদিতে আবার বাংলাদেশ অত ব্যান্ডিয়ায় সম্পত্তি করেছে আবার জোগাতো আল্লাহ এদের মতো মিসকিন আর কে হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে মিসকিনদের কাতারে সামিল না করে। এইসব মিসকিন যে প্রকৃত মিসকিন সে মিসকিন না, ইয়াদ রাখতে হবে এটা অন্যত্বে বলছি, যে প্রকৃত মিসকিন সে মিসকিন না, কারণ তার জন্য এই জিনিসটি হালাল। সাক্ষাৎ কাওয়া কি হালাল? তুমি বড় মিসকিন, কারণ কিয়ামতের দিন তুমি বড় মিসকিন হবে। আর ও ধনী আল্লাহ পাক তার জন্য এটা হালাল করে দিয়েছে, তাহলে ও মিসকিন না, ঠিক না? তুমি মিসকিন, তুমি আর জন্য এটা হালাল নয়, তুমি এটা খাও। ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগালান নাস, আল্লাহ যা দিয়েছে এর উপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি বড় ধনী হবে। ওই রকি সফল যে ইসলাম কবুল করল আর যাকে জীবনযাপন করার মতো রিজিক দান করা হলো আর আল্লাহ তাকে যা দিয়েছেন এর উপর সে সন্তুষ্ট থাকো, সুবহান এরকম কি সফল নিয়ম? আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্টি সবচেয়ে বড় জিনিস। আপনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে আপনার মন দেখবেন শান্তি, মনে শান্তি আর শান্তি। আর যদি অসন্তুষ্টি যতই কামাই বলেন না না শান্তি নেই। কিছু মানুষ এরকম দেখা যায় আস্তাগফিরুল্লাহ আযীম, চেহারা বুঝে যায় সবসময় শুধু মলিন আর চিন্তায় চিন্তিত বেথায় ব্যথিত আছে কিনা, কামাই করে অনেক বলো না কি হয়নি, খুঁজে দেখলে সলাত মজবুত নেই, সকালবেলা জাগে আল্লাহর দিকিরি হয়তো নেয় আলহামদুলিল্লাহ হয়তো নাও বলতে পারে, উজুও করে না, নামাজও পড়ে না, পড়লে পড়লো নাইলে নাই, এরকম অনেক মনে নামাজ পড়ে গুরুত্ব নাই, সুযোগ পেলে পড়ে নাই। মুসলিম তুমি এরকম নও, মুসলিম তুমি মুসলিম হবে, তোমাকে এরকম হওয়া উচিত। খাবার বাদ দিতে পারি কিন্তু সলাৎ বাদ দিতে পারি না, কিন্তু মানুষ কি খাবার বাদ দেয়? আল্লাহ কি তোমাকে বলেছে খাবার বাদ দিয়ে দাও? আল্লাহ বলেছে খাবার খাও, হালাল খাওয়াই করো, তুমি একটু বাহানা করে সলাৎ বাদ দিয়ে দাও। নাসাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। এইগুলো দুটি কথা ইয়াদ রাখবেন, হারাম থেকে বাঁচো তাহলে তুমি বড় ইবাদত পূজার বান্দা হবে। প্রত্যেকেই অনেক সময় আছে হারাম কাজ করার কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়, বুঝছেন? সন্তান হয় না, ইস্তগফার দিয়ে না, অসুস্থ ইস্তগফার দিয়ে ইস্তগফার, ইস্তগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার ইউরসিলুস সামা আলাইকুম মিদরার ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম নাহার। আমাদের সবগুলো ত্রুটি আছে। নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বললেন ইস্তগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল, সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমা করেন, এটা হচ্ছে তার গুণ। ইন্নাহু কানা গাফফার, আর কি করবেন? ইউরসিস সামা আলাইকুম মুদরা, তিনি তোমাদের জন্য প্রবল দ্বারা বৃষ্টি বর্ষণ করবেন। ও ইয়ুমদিদকুম বি আমওয়ালিন ও বানিন, তোমাদেরকে লাপাত মালের প্রাচুর্য দান করবেন। ইয়ুমদিদকুম, তোমাদের মদত করবেন, সাহায্য করবেন মাল দিয়ে আর জান দিয়ে, সন্তান দিয়ে। সন্তান বাড়িয়ে দিবেন, মাল বাড়িয়ে দিবেন, যত বেশি ইস্তিগফার সব রকমের ফায়দা। সন্তান যদি আল্লাহ ভাগ্যে দেখে রাখে ওইটি হবে, এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে, ইস্তিগফার জিয়াদা। কিন্তু আল্লাহর বিধান বিধানের বাইরে গেলেই মুশকিল, সন্তান হয় না, এই জন্য যদি আপনি তাবিজ জানিয়ে দেন সেই হবে নাকি? তাবিজ ঝুলাও না, বাচ্চাদেরকে বাংলাদেশ মানা করবে না, কিছু হলে কাছ থেকে নিয়ে আসে তাবিজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর কোনো কাজ নাই। এখনো পর্যন্ত দেখা যায় বাচ্চাদের গলায় এখানে মানে গলায় মালা লাগিয়ে দিয়ে তাবিজ, ঠিক না? এখানে এখানে এখানে কতটা কেউ বাঁচাতে পারে না, যত তাবিজ ব্যবহার করে তত আর মুশকিল। ইওয়ারদ বিমা কসমাল্লাহু লাকা, এটা জরুরি, এর উপর সন্তুষ্ট থাকতে হবে। তুমি তোমার রবের কাছে দোয়া করো, ইস্তিগফার পাঠ করো, হারাম থেকে বাঁচো। আল্লাহ যদি তোমার তকদিরে লিখে আসবেই, আর যদি না লিখেন কেউ তোমাকে দিতে পারবে, সন্তান কেউ দিতে পারবে? এটা হচ্ছে আল্লাহ নিয়ন্ত্রণ, আমাদের কার নিয়ন্ত্রণ? এই খবরদার, তাবিজ শের, বাচ্চাদেরকে তাবিজ থেকে বাঁচাও, নিজের ফ্যামিলিকে বাঁচান। বলবেন না হুজুর বলেছে না হলে হয় না, তোমার ইমান যেরকম ওই রকমই আসবে। যত তাবিজ আমি দেখি, যদি কোনো একটা তাবিজ ব্যবহারকারী কোনো ভালো হয়, বুঝছেন? দেখবেন বাংলাদেশ আমরা সুস্থ আছি, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তো আর আছি। কেউ কেউ বলতে পারবে জীবনে আমরা কখনো মরবো না? হ্যাঁ, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে আমার অ্যাক্সিডেন্ট হবে না? তোমার কাছে না, তকদীর, দয়ালু তকদীর, তকদীরের উপর বিশ্বাস জরুরি। ছাঁচ কমে গেছে, এরপরে এই গেল দুটি কথা, হারাম থেকে বাঁচো আর একটা আল্লাহ যা তোমার জন্য লিখে এরপর সন্তুষ্ট থাকবে। তিন নম্বর, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, এই প্রতিবেশী, প্রতিবেশীর অধ্যায়ে হাদিসটি উল্লেখ করেছেন। কত ফায়দা, উদ্দেশ্য তার একটি, কিন্তু হাদিস হাদিসের পাঁচটি ভাগ কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে, আর তিনি বলেছেন আমি আমল করব আর লোকজনকে শিখাবো। তাই আমল করতে হয় আর শিখাতে হয়। ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তার প্রতি ইহসান করো, তাহলে তুমি মুমিন হবে, সত্যিকারের মুমিন। আল্লাহ, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, একটা কিছু হলে ওর সাথে কথা নেই, দিনই ব্যাপার আলাদা, দিনই কারণে কেউ যদি সম্পর্ক ছেদ করে হারায় আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? কিন্তু সবসময় নয়, এটা বুঝতে হবে। একটা মানুষ যেমন বুঝে, সব বুঝে আর মানে না, এর সাথে সম্পর্ক ত্যাগ করলে ঠিকই আছে। কিছু মানুষ আছে এখানে মসজিদে ইমামতি সব ঠিক আছে, এখানে সুন্দর তরিকা বাংলাদেশ গেলে বেশি আছে কেন? এখানে থাকতে সৌদিদের কাছে হ্যাঁ সব শীত বিপরীত, বাংলাদেশ গেলে ওটা কোনো অসুবিধা নেই, মুসলিম ইমামতি বলে আমি জানি, মুসলিম ইমামতি ইস্তাগফিরুল্লাহ, কি ফায়দা হবে? তো আহসিন ইলা জারিক তাকুন মুমিনান, তুমি প্রকৃত মুমিন হবে যদি প্রতিবেশীর সাথে সৎ আচরণ করো। وأحب للناس ما تحب لنفسك تكن مسلما. سبحان الله. তুমি তোমার নিজের জন্য যা ভালো পাও, মানুষের জন্য তা ভালো পাও, তাহলে তুমি মুমিন হবে। কথাটা বুঝতে পারছি? এখন বলি আমি মুসলিম হবে। তুমি নিজের জন্য যা ভালো পাও, মানুষের জন্য তা ভালো পাও, তাহলে তুমি মুসলিম। কত সুন্দর কথা! কিন্তু আমাদের মধ্যে একজন নাই তো। একজন যদি একজন সামনে এগিয়ে গেছে, তার সাথে হিংসা, ইহুদিদের অভ্যাস ছিল স্বভাব হিংসা করা। এই হিংসা করার কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি। তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, সত্য নবী, কিন্তু ঈমান আনেনি কেন? হিংসা করে। আমি ইহসুদুনা নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল-কিতাব ওয়াল-হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীম। ওরা কি লোকজনের সাথে হিংসা পোষণ করে এজন্য যে আল্লাহ পাক তাদেরকে তার ফজল দান করেছেন? আল্লাহ পাক একজনকে জ্ঞান দান করেছে বেশি, হিংসা করে কোনো ফায়দা হবে? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে ইজ্জত দিয়েছে বেশি, ফায়দা হবে? তুমি তোমার হিসাব মতো চলো, যদি তোমার ইজ্জত হয়ে যায় আলহামদুলিল্লাহ, কেন হিংসা করে? শুধু হিংসা করে লাভ রাখি। আল্লাহ যদি ডক্টর জাকির নায়েককে ইজ্জত দেয়, আলহামদুলিল্লাহ, তুমি হিংসা করলে আপনি কি দুনিয়ার মানুষ তাকে চিনে? আরব আরব, আর তোমরা বা শিরকের বেদাতের কারণে, যেহেতু শিরকের বেদাতের বিরুদ্ধে কথা বলে, এই জন্য তার সাথে হিংসা করো, কোনো ফায়দা হবে না ইনশাআল্লাহ। যদি তার নিয়ত খালিস হয়, তার ভিতরে সম্মত আমাদেরকে নাই, যদি নিয়ত খালিস হয় তার এই আমল কেয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ তার ইজ্জত আরো বাড়িয়ে দিন, আর আল্লাহ পাক আমাদের ইজ্জত দিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিক। কাউকে দেখলেন আল্লাহ পাক বেশি নিয়ামত দিয়েছে, তার সাথে হিংসা করবেন? আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিক ওয়াসআলুল্লাহা মিন ফাদলিক। আল্লাহ বলেছে লা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا واسألوا الله من فضله. আল্লাহ যে তোমাদের একজন আরেকজনের উপর প্রাধান্য দিয়েছেন, তাই তোমরা একজনের উপর আরেকজনকে যে প্রাধান্য দিয়েছেন, ওই প্রাধান্য তামান্না তোমরা করবে না, আমি কেন ওইটা পেলাম না? আর বিশেষ করে নারী পুরুষের আল্লাহ তোমাকে বানিয়েছে নারী, তুমি পুরুষ হওয়ার চেষ্টা করো না, যাই শুনে আল্লাহ সাফা ইয়াদ রাখবেন। যারা লিঙ্গ পরিবর্তন করে এরা তাগয়িরু খালকিল্লাহ করে, আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করে, হারাম, এটা শয়তানের কাজ। আল্লাহ তোমাকে যে অবস্থায় রেখেছে ওই অবস্থায় তুমি মানে খুশি থাকো, সন্তুষ্ট থাকো, ওরা কিন্তু শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই, আগারাতে মৃত্যু ভিতরে গিয়ে দেবে। আল্লাহ বলছেন লিরিজালি নসীবুম মিম্মা اكتسبوا, পুরুষ যা কামাই করবে তার অংশ পাবে, মহিলা যা করবে তার অংশ পাবে। এই তুমি বলো না আমি কেন পুরুষ হলাম না, আর তুমি মহিলা বলো না আমি কেন হাসিনা হলাম না, সহ আমি কেন খালেদা হলাম না, বড় প্রধান ইসলাম আবাদান। তুমি যে স্তরে আছো এটি আলহামদুলিল্লাহ, তুমি দেখো তোমাকে তোমার আমল সম্পর্কে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, কাল কিয়ামতের দিন কি জবাব দিবে তুমি চিন্তা করো তুমি, আর আল্লাহর কাছে তার ফজল চাও, ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি। আমরা যারা এখানে আছি সবাই তামান্না করি বাচ্চা সম্মান হয়েছে, হবে নাকি? এটা তো সীমালম্ব, তো দোয়ার ক্ষেত্রেও সীমালম্ব ঠিক না। বলে আল্লাহ বলেছেন কি, তোমরা তোমাদের রবকে সমর্পণে ডাকো, কাকুতি বিরতি করে ডাকো, একথা বলুন। তারপর বলছেন নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদেরকে ভালো পাবেন। আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, দোয়ার সীমালঙ্ঘন শুনে না, যেটা হবার নয় এরকম দোয়া করবেন, স্বাভাবিক ভাবে বলো, অসুবিধা নেই। বর্তমানে যেমন আমরা দেখছি আল্লাহ কোটি টাকার মালিক, এটা তোমার ব্যাপার ঠিক কিনা, এটা মানে কিন্তু তুমি আমরা সবাই আল্লাহ সম্মান হবে কিরকম হয়, কি বলো তোমাকে সম্মান হবে? তুমি বলো আল্লাহ তুমি আমার দুনিয়া এবং আকাশে ইজ্জত বাড়িয়ে দেবে, হ্যাঁ দশ, কিন্তু কেন সম্মানের কথা বলবে? এটা হবে সম্মান, প্রেসিডেন্ট বানিয়ে দেবো না আমাদের সকলকে, হবে প্রধানমন্ত্রী বানিয়ে দেবো, হবে সীমান। তুমি যদি এই ধারায় থাকো আর নিয়ম মতো যে আছে উপপ্রধানমন্ত্রী হয়তো সে বলবে এটা ঠিক ঠিক আছে, তুমি কি এই সীমালঙ্ঘন করতে নাই, দয়া সীমালঙ্ঘন করতে নাই। তো আল্লাহ পাক আমাদের কি শিক্ষা দিয়েছেন, ওয়াস আল্লাহ মিন ফাদলিহি, ওর সাথে তুমি হিংসা করবে না, আল্লাহ যাকে ইজ্জত দিয়েছে হিংসা না করেন, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আশা করি এর উপর সবাই আমল করবো ইনশাআল্লাহ, হিংসা না করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। গেলেন এদিকে দেখলেন বাবারে বাবা, সৌদির এক একটা গাড়ি এরকম 10 লক্ষ কুরিয়ারের গাড়ি এরকম সব হামসুমিয়া চাল কুরিয়া, আমার একটা গাড়ি 10,000 দিয়ে আনা, 5,000 দিয়ে আনা গাড়ি নেই সাইকেল, তো তুমি ওই বলবে হ্যাঁ, তুমি কি বলবে আল্লাহ কেন ওকে আমাকে দিল না, এরকম বলবে নাকি? আল্লাহ তোমার ভাইকে যা রেখেছেন এরপর তুমি সন্তুষ্ট থাকো আলহামদুলিল্লাহ। যদি তুমি এরকম হও তাহলে কালকে আমাদের দিন দেখবে এইসব বড় বড় কোটিপতি কত কোটিপতি তোমার পিছনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা ওয়াহিব লিন্নাস মা তুহিব্বু লিনফসিকা তাকুন মুসলিম, তুমি তোমার নিজের জন্য যা কিছু পছন্দ করো তা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো, তাহলে তুমি মুসলিম হবে। আরেকটা কথা এখানে ওয়ালা তুকসিরু যাহিক, বেশি বেশি হাসো, হাসি ঠাট্টা বেশি করতে হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের বেশি তারা বুঝে যে সব একটু রংতামাশা মুসলমান করবে করে না, আমি যাইছি না এখানে নিয়েছে যেটা বেশি হাসো, বুঝতে পারছেন? কারণ فإن كثرة الضحك تميت القلب, বেশি হাসলে মন মৃত হয়ে যায়, কথা বুঝতে পারছেন? সবসময় হাসাহাসি বেশি তো বেশি আনন্দ বেশি ফুর্তি করে মন আল্লাহর দিকে যোগ দেবে, তাই হাসবে স্বাভাবিক হাসবে কথাবার্তা, যদি আপনি সবসময় যদি এরকম কোনো হয় না হার্টে চাপ পড়বে, যে একটু খোলা মেশা মেলা মন খুশি করার জন্য কথাবার্তা বলা আলহামদুলিল্লাহ ইসলাম শুনুন না জায়জ করেন, জায়জ করেছে কিন্তু সীমালঙ্ঘন করো, কথা বুঝছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো খিলখিলে হাসতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি হাসতেন, মাঝে মধ্যে হয়তো একবার দুইবার এরকম হয়েছে, আর সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি বস না পরস্পরে কথা বলতেন, জাহিরি যুগে কি আচরণ করেছেন, তো সবাই পরস্পরে আলোচনা করছেন হাসছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাসছেন না, মৃদু হাসছেন, এটা নবীর গুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পারছেন তো? কিন্তু নিষেধ না, যেহেতু সাহাবায়ে কেরাম খিলখিলে হেসে, আর এখানে যে এসেছে বলছেন বেশি বেশি করে তোমরা হাসবে না, কারণ বেশি হাসলে বেশি হাসার কারণে মন মরা যায় মারা যায়। তো এই হলো পাঁচটি কথা, এ হাদিসে এ হাদিস শেখ মাসুদুল বুখারী হাসান নেগাইলি বলেছেন, আর প্রত্যেকটা কথাই দেখা যায় সহিহ হারাম থেকে যদি মানুষ বাঁচে, আল্লাহ বলেছেন যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো তাহলে আমি তোমার সগীরা গুনাহ মাফ করব, আল্লাহ বলছেন। তুমি শিকারী তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচো তাহলে আমি তোমাদের সগীরা গুনাহ গুলি মাফ করে দেব আর তোমাদেরকে আমি সম্মানিত স্থানে প্রবেশ করাবো। সম্মানিত স্থান কোনটা? তাহলে এই হাদিসটি সহি কিনা অর্থ হাসান হলো সহি ইত্তাকিল মাহারিম তখন আওয়াজ নাস ওয়ারদু বিমা কসম আল্লাহু লাক তাকুন আগনান নাস, তাকদীরের উপর ঈমান রাখা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। যদি কেউ আমি তাকদীর মানি না সে মুসলমান না, স্পষ্ট না? কারণ ঈমানের ভিত্তি ছয়টি, এর মধ্যে থেকে একটা হলো আন তুমিনা বিশ্বাস করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাক কোন বান্দা জান কবজ করার ইচ্ছা রাখেন কোন জায়গায়, যেমন আপনি সৌদিতে, আপনাকে আল্লাহ পাক মৃত্যু সৌদিতে দিবে না, দিবে কোন বাংলাদেশ? কারণ আমাদের বর্তমান জীবন হয়ে গেছে, আমাদের মূল বাড়ি সৌদি, যারা এখানে আছেন 15-20 বছর দেব, 25 বছর, 26-27 বছর দেব আছেন, 10 বছর, এখন তো বেশিরভাগ তো পুরাতন, হয়তো বিয়ে করে থাকতে পারে, নতুনের বেশিরভাগ পুরাতন, 10-15 বছর যাবত এখানে আছেন, আরো বেশি। আপনি বাড়িতে যান 2 মাস, বেশি কোন জায়গায় থাকেন? এখানে বাংলাদেশে। আল্লাহ পাক আপনার মৌত দিয়েছে বাংলাদেশ, ওখানে যাবে ওখানে মৌত আসবে, মৌত দিয়েছে এখানে, এখানে আসবেন এখানে মৌত আসবে, সুবহান মৌত দিয়েছে মক্কায়, মক্কা তুমি মৌত দিয়েছে মদিনায়, মদিনায় মৌত দিয়েছে বিশ্বাস। আপনি যাই করেন সব করেন ঠিকই আছে, কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে তকদীরের উপর বিশ্বাস করতে হবে। যদি তুমি আল্লাহ তোমার ভাইকে যা দেখে এরপর সন্তুষ্ট তাহলে তুমি বড় ধনী হবে, আলহামদুলিল্লাহ। তুমি তোমার প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করো, তার এহসান করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হবে। কেন সব এভাবে এর আগে সহি রওয়ায়েত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিনিল জারি, যে ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে, প্রতিবেশীর প্রতি এহসান করে, এহসান শুধু সদ্ব্যবহার নয় এহসান করে, তার প্রয়োজন হলে তার প্রয়োজন পূরণ করে, অসুস্থ হলে দেখাশোনা করে, তার যাবতীয় এটা হলো এহসান। এহসান এরকম না তোমার তৌফিক আরো বেশি, ও মিসকি ওর প্রতি এহসান, বুঝতে পারছেন? আল্লাহ আমাদের তৌফিক দিন। এছাড়া প্রতিবেশীর প্রতি এহসান করার নির্দিষ্ট সময় রব্বুল আলামিন নিজে দিয়েছেন, আপনারা আলোচনা শুনেছেন পূর্বে, ওয়া আহিব্বু লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, তুমি তোমার নিজের জন্য যা ভালো পাও তা তোমার ভাইয়ের জন্য ভালো পাও, এটা তো নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে আরো আসল রিওয়ায়েত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, বুখারী মুসলিম হাদিস। কারণ সব তোমাদের কেউ প্রকৃত ইমাম ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা সে তার নিজের জন্য পছন্দ করে। আর হাসি ডাক্তার, হাসি ডাক্তার একটু ভালো কথা না, অতিরিক্ত হাসি ডাক্তার না, মুসলমানদের বেশি মুসলমানরা এক জায়গায় বিজয়ী হয়েছে কান্দা শুরু করে। আর যদি বিজয় লাভ করে তাহলে আর আমাদের মন শান্তি পায় না আল্লাহর দিকির না করলে, আল্লাহর কোরআন তিলাওয়াত না করলে, বলো আলহামদুলিল্লাহ। এটা হলো সত্যিকারের মুসলিম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন কোরআন তিলাওয়াত করো, কোরআন শিখতে যাও মসজিদে, কোরআন পাঠ করো মসজিদে, বলো আলহামদুলিল্লাহ, সময়টা বের করেছো আল্লাহর শুকর, এতে তুমি তোমার মন শান্তি পাবে, আল্লাহ কোরআন পাঠ করে মন, আল্লাহর কালাম পড়ে মন শান্তি পায়। আর ওইসব লোকজন তাদের মন শান্তি পায় কি, গান বাদ্য যন্ত্র বাজায়। এই জন্য এই সুযোগে আমি বলি আপনাদেরকে, আমাকে এই মুহূর্তে ভাই বললেন যে একটা জিনিস বলা হবে কি, সৌদি আরবে ও মুখ চিনা, ও আমাকে অনেক চিনা, অনেক ভালো চিনা, ভুলে গেছি অনেক কাজ করে, হয়তো আজদিন অথবা আমাদের ভুলে গেছি, বলছে অনেক আমাদের কথা বলবো, আমাদের লোকজন ইন্ডিয়া আরো কি মানে উদ্দেশ্য মানা, তারা মোবাইলে বাদ্যযন্ত্র রাখে, বুঝতে পারছি রিংটোন রাখেন না বাদ্যযন্ত্র ঠিক নেই, সে আমার আমরা তো সবসময় বলি আলহামদুলিল্লাহ ইত্যাদি সব জায়গায় আছে, যাই হোক সমস্ত মুদ্রেশিন আমাদের সেন্টারে সবাই কম বেশ তো বলবেই, বেশ বলুক বা না বলুক, বিভিন্ন রকমের ইলেকট্রনিক দাওয়া রয়েছে, দুরুজ ইত্যাদিও রয়েছে, সবাই বলে অবশ্যই, তবুও তো কম, মানে যাই করি না কেন কম হবে, এর মধ্যে তো সন্দেহ নেই, তার কথা সঠিক। আপনার মোবাইলে রিংটোন বাদ্যযন্ত্র রাখবেন না, মিউজিক রাখবেন না, বুঝতে পারছেন? অনেক সময় আছে আপনার মসজিদে হঠাৎ করে বলে লাগছে আল্লাহর পর মসজিদে কি বাজে বাদ্যযন্ত্র বাজছে, তো অনেক পূর্বে কোন ডক্টর ডক্টরের লিখা একটা বই দেখেছি, মানে দেখেছিলাম, তিনি লিখেছেন কোন এক ইহুদি বা খ্রিস্টান বলেছে আমরা সফল হয়ে গেছি, কিরকম সফল যে মুসলমানদের মসজিদে আমরা বাদ্যযন্ত্র ঢুকাতে পেরেছি, সবাই বলি না ঠিকই, তারা সফল আর আমরা ব্যর্থ, খবরটা বাদ্যযন্ত্র শয়তানের লঙ্কা, শয়তান তো আল জারাস মিজমারু শেফান, ঘন্টা বাজান ওইটি ঠিক না, তাহলে যেগুলো ঘন্টা থেকে আরো খারাপ হলে কি অবস্থা হবে, আমাদের হেফাজত করুন। এই হাদিসের উপর যদি আজকে থেকে আমরা আমল করতে পারি, আমাদের সেটা জীবনটা শান্তি শান্তিময় কিনা, আর কত দোষ দিলেন আলহামদুলিল্লাহ। আজকে এই হাদিস বলে এখানে শেষ করলাম, বস অল্প ইনশাআল্লাহ বারাকাত, আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমাদের সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান, হালালের উপর চলার তৌফিক দান, বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দান, হারাম কামাই থেকে বাঁচার তৌফিক দান, আল্লাহ আমাদের জানে মারে বরকত দান, আল্লাহ আমাদের জানে মানে বরকত, আল্লাহ যার সন্তান নেই তুমি তাকে সন্তান দাও, যার ছেলে নেই তাকে তুমি ছেলে দাও, যার মেয়ে নেই তুমি তাকে মেয়ে দাও, আল্লাহ তুমি সন্তানের মালিক সবকিছুর মালিক, আল্লাহ কত লোক তোমার কাছে কান্না করছে সন্তান কাছে, আল্লাহ যার যে সন্তান ছিল আল্লাহ আমাদের মধ্য থেকে তাকে সন্তান দাও, মেয়ে সন্তান দাও, আমাদের সকলকে বেশি বেশি করে নেক সন্তান দান, আমরা চলে যাওয়ার পরে যেন ওরা আমাদের জন্য আখিরাতের জখিরা হয়, এরকম সন্তান তুমি আমাদের জন্য বানাও। আল্লাহ আমাদেরকে নিয়ে বানাও, আমাদের সন্তানদের নিয়ে। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ কর। ربنا اغفر لوالدينا وارحمهم كما ربونا صغارا. واغفر لوالدينا، اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.